بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابته ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং তাঁর ইবাদত বন্দিগির আদেশ দান করেছেন, তাঁর আদেশ নিষেধ মেনে চলার আমাদেরকে আদেশ করেছেন এবং তার প্রতি আল্লাহ পাক রব্বুল আলমিন বিচার করার জন্য, হিসাব নিকাশের জন্য পরকাল কায়েম করবেন। আমার বিষয়বস্তু হচ্ছে আজকে আখেরাত সম্পর্কে, পরকাল সম্পর্কে। এই আখেরাত, প্রথম কথা, আখেরাতকে আমাদের বুঝতে হবে যে এই আখেরাতের অর্থ কি। আমরা নিজের ভাষায় পরকাল বলে থাকি। আখেরাত শুরু হয় কোনখান থেকে শেষ পর্যন্ত এই বিষয়টিকে আমাদেরকে বুঝে নিতে হবে। আখেরাত মানুষের মতের সাথে সাথে তার পরকাল বা আখেরাত শুরু হয়ে যায়। মত থেকে শুরু করে জান্নাত অথবা জাহান্নামে যাওয়া পর্যন্ত এর নাম হচ্ছে আখেরাত। এর মধ্যে যতগুলি স্তর রয়েছে সমস্ত স্তরগুলির নাম হচ্ছে আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসা। যতগুলি স্তরের কথা কোরআন এবং হাদিসে উল্লেখ করা হয়েছে আর যে বিষয়গুলির কথা উল্লেখ করা হয়েছে সেগুলির প্রতি বিশ্বাসের নাম হচ্ছে আল ঈমান বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান নিয়ে আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে এই পরকালের কথা বহু জায়গায় উল্লেখ করেছেন, কারণ মানব জাতির সংশোধনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, তার ক্ষমতা, তার পকড়াও, এসবের প্রতি ঈমান মানুষকে সংশোধন করতে পারে। আর মানব জাতির সংশোধনের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে পরকালের প্রতি ঈমান। যখন মানুষ পরকালকে বিশ্বাস করবে, চোখে দেখে বিশ্বাস করার মতো বিশ্বাস করবে, তখন মানুষ পরকালের জন্য কাজকর্মের ক্ষেত্রে তৎপর হবে, মেহনত করবে, পরিশ্রম করবে। এই জন্য আখেরাতের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সংশোধনের জন্য। এবং আখেরাতের বিষয়টি আরেকটি দিক দিয়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে পৃথিবীতে যদি আমাদের ভাগ্যে বেশি ভালো কিছু নাও জুটে, তবু আমাদের হায় আফসোস করার কিছু নেই, আমাদের আক্ষেপ করার কিছু নেই, কারণ আমাদের সামনে এই ক্ষণিকের জগৎ নেই। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের পরকালকে সুন্দর করা, এবং আখিরাত যদি আমাদের সুন্দর থাকে, পরকালে যদি আমি সুখময় স্থান হাসিল করতে পারি, তাহলে আমি সফল কাম। এজন্য আখিরাতের বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। এর প্রথম স্তর হচ্ছে মানুষের মত। এই মত সম্পর্কে প্রথম আলোচনা শুরু করা যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের কথা কোরআনে কারিম বহু জায়গায় উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঈমানের স্তম্ভের কথা উল্লেখ করেছেন, তাতে আখিরাতের কথা উল্লেখ করেছেন। আখিরাত সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার আয়াত নম্বর 200 থেকে আরো দুইটি আয়াতে ইরশাদ করেছেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ্দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন হজের বিধিবিধান উল্লেখ করার পরে বলছেন, মানুষের মধ্যে কিছু লোক আছে যারা বলে রব্বানা, হে রব, হে প্রতিপালক, আতিনা ফিদ্দুনিয়া, আমাদেরকে ইহ জগতে দাও, শুধু দুনিয়ার সুখ চাই, পৃথিবীর নেতৃত্ব, দুনিয়াতে ধন সম্পদের সচ্ছলতা, দুনিয়াতে মানসিক এবং দৈহিক শান্তি, ভোগ বিলাসের বস্তু, এগুলি চাই। ফামিনান নাস মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া, শুধু দুনিয়ায় চাই। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আল্লাহ পাক বলছেন এদের জন্য পরকালে কোনো অংশ নেই। তাহলে আল্লাহ পাক এখানে পরকালের কথা উল্লেখ করলেন, যে দুনিয়াকেই তুমি টার্গেট বানিয়ে নিও না, এই পার্থিব জগৎকেই তুমি গন্তব্য স্থান মনে করিও না, যদি তাই করো তাহলে পরকালে তোমার কোনো অংশ নেই। وَمِنْهُمْ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ। আর কতক লোক আছে যারা বলে, হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাদেরকে ইহ জগতে কল্যাণ দান করো, ইহ জগতে আমাদেরকে মঙ্গল দান করো, অফিল আখিরাতে হাসানা, এবং পরকালেও আমাদেরকে মঙ্গল দান করো, তাহলে মুমিনদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়াবান শিখিয়ে দিচ্ছেন তিনি, যে মুমিনদের দোয়া এমনটি হবে যে তারা দুনিয়ারও কল্যাণ চাইবে এবং পরকালেরও কল্যাণ চাইবে। কিন্তু পরকালকে নষ্ট করে, পরকালের জীবনকে অশান্তিতে ফেলে দুনিয়াকে সুন্দর করবে না, বরং পরকালকে সুন্দর রেখে এই গন্তব্যস্থানের দিকে চলতে গিয়ে দুনিয়াতে যা কিছু আছে বৈধ উপায়ে হালাল উপায়ে তা সুন্দরভাবে গ্রহণ করবে। মহান আল্লাহ এই কথাও বলেছেন, ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, পৃথিবীতে তোমাদের যে অংশ আছে তা তোমরা ভুলে যেও না। ওয়া আহসান কামা আহসান আল্লাহ ইলাইক, এবং আল্লাহ পাক যেমন এহসান করেছেন, অনুগ্রহ করেছেন, তেমন তোমরাও এহসান করো। আল্লাহ পাকের হকের ক্ষেত্রে সদাচরণ করো, মানে আল্লাহ পাকের নিষ্ঠার সাথে ইবাদতবন্দী করো, মানব জাতির ওপর সৃষ্টিকুলের ওপর এহসান করো, সদাচরণ করো, সদ্ব্যবহার করো তাদের সাথে, যেমন আল্লাহ পাক তোমাদের উপর অনুগ্রহ করেছেন। তাহলে আখেরাতের কথা আল্লাহ পাক শিখিয়ে দিলেন যে তোমরা দুনিয়াও চাইবে আখেরাতও চাইবে, কিন্তু আখেরাতকে গন্তব্য স্থান বানাতে হবে, কারণ দুনিয়া হচ্ছে ক্ষণিকের, আখেরাত হচ্ছে চিরকালের, সেখানে চিরকাল অবস্থান করতে হবে। চিরকাল সেখানে কোন স্থানে থাকবে, শেষ পরিণামে দুটো স্থান আছে, একটি স্থান তোমার জন্য নির্ধারিত হবে, হয় জান্নাতে যাবে, আর যদি জান্নাত হারিয়ে ফেলো তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো স্থান নেই। সুতরাং পরকাল সম্পর্কে চিন্তাশীল হইতে হবে। কোরআনে কারিমে এই জন্য বিভিন্ন আমলের ক্ষেত্রে আখিরাতের কথা উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে যারা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়া এবং আখিরাতের দুটোরই কল্যাণ চাই, উলাইকা লাহুম নসীবুম মিম্মা কাসাবু, এদের যা কিছু কর্ম হবে, যা কিছু তারা করবে তার অংশ আল্লাহ পাক তাদেরকে দিবেন, পৃথিবীও দিবেন এবং আখেরাতও আল্লাহ সুন্দর করে দিবেন। আল্লাহু সারিউল হিসাব, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন দ্রুতই হিসাব নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরাতের কথা উল্লেখ করেছেন বহু আয়াতে। মহান আল্লাহ সূরা তাওবা ইরশাদ করেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কোরআনে কারিমের এইরকম বেশ কিছু আয়াতে আল্লাহ পাকের প্রতি বিশ্বাসের সাথে সাথে আখিরাতকে আল্লাহ পাক উল্লেখ করেছেন। নিশ্চয় আল্লাহ পাকের মসজিদকে আবাদ করবে, ইন্নামা ইয়ামুর মাসাজিদ আল্লাহ, আল্লাহর সিজদার স্থানগুলিকে মসজিদকে তারাই আবাদ করবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাদের হিসাব নেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সর্বশক্তিমান, আল্লাহ পাক যে সবকিছুই দেখছেন জানছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো পাপ করে গোপন রাখা যায় না, এই বিশ্বাস নিয়ে যারা জীবন যাপন করবে তারা সংশোধনের জীবন যাপন, সৎ জীবন যাপন করবে। ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি যারা ঈমান রাখে, বিশ্বাস রাখে, তারা মসজিদ আবাদ করবে, কারণ পরকালে যেতেই হবে এবং সেখানকার জন্য কি প্রস্তুতি নিলাম তার জন্য চিন্তাশীল হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জন্য পরকালের কথা আল্লাহর প্রতি ঈমানের সাথে সাথে উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিসে রয়েছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে এবং পরকালের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে, হয় ভালো কথা বলেন না হলে নীরব থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা, যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস আর আখিরাতের প্রতি বিশ্বাস, এই দুটি কথা আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করলে উল্লেখ করছেন, সেই ব্যক্তি যেন অতিথির সম্মান করে, মেহমানের খাতির তাওয়াজ্জু করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহ, যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়, ইত্যাদি ইত্যাদি। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে পরকালের কথা স্মরণ করিয়েছেন। পরকালকে স্মরণ করাতে গিয়ে প্রথম স্তর থেকে আমি আমার আলোচনা শুরু করব, আর তা হচ্ছে মত। এই মতের কথা, মত এমন একটি পাত্র যেই পানপাত্র গ্রহণ করতেই হবে, এই স্বাদ গ্রহণ করতেই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতকে বেশি বেশি স্মরণ করতে বলেছেন এবং মতকে হাজেমুল লাজ্জাত বলেছেন, সমস্ত রকমের দুনিয়ার স্বাদকে তিক্ততাতে পরিণতকারী বলে আখ্যায়িত করেছেন, সমস্ত দুনিয়ার স্বাদকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার বস্তু বলে আখ্যায়িত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, আকসিরু যিকরা হাযিমিল লাযাত ইয়ানি আল মউত, তোমরা বেশি বেশি স্বাদকে ধ্বংসকারী নষ্টকারী বস্তুকে বিষয়কে স্মরণ করো, অর্থাৎ মতকে বেশি বেশি স্মরণ করো। মতকে বেশি বেশি স্মরণ করা মানে শুধু মত শব্দ স্মরণ করা নয়, মতকে বেশি বেশি স্মরণ করা মানে একদিন মরতে হবে এ কথা বলাই শুধু যথেষ্ট নয়, কারণ এ কথা দুনিয়ার প্রত্যেক জাতি জানে, মুমিন হোক আর কাফের হোক, মুসলিম হোক আর অমুসলিম হোক, সৎ হোক আর অসৎ হোক, আস্তিক হোক আর নাস্তিক হোক, সমস্ত মানুষই জানে যে একদিন পৃথিবী থেকে মরতে হবে, কিন্তু মরণের পরে কি হবে এ কথার প্রতি মুমিন মুসলিম ছাড়া অন্য কারো বিশ্বাস নেই। যে ব্যক্তি সত্যিকার অর্থে মুমিন, যে ব্যক্তি সত্যিকার অর্থে মুসলিম, তার অবশ্যই বিশ্বাস আছে এবং তার জন্য কর্ম করবে। সুতরাং মতকে বেশি বেশি স্মরণ করতে হবে, যা দুনিয়ার সমস্ত স্বাদকে নষ্ট করে দেয়। স্ত্রীর স্বাদ, ছেলে মেয়েদের স্বাদ, ধন সম্পদের স্বাদ, ভালো পাকা বাড়ির স্বাদ, নেতৃত্বের স্বাদ, টাকা পয়সার স্বাদ, আয় ইনকামের স্বাদ, ব্যবসা বাণিজ্যের স্বাদ, জমি জায়গার স্বাদ, সমস্ত স্বাদকে নষ্ট করে দেয় এই মতে, যাকে বেশি বেশি স্মরণ করে পরকালের প্রস্তুতি নিতে বলা হয়েছে। কারণ মত আসলে তোমার কর্মের দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো কাজের তৌফিক দান করেন এবং মতকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করেন। একটু বিরতির পরে আবার এই বিষয়ের দিকে ফিরে আসছি। আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন। বলছিলাম মত সম্পর্কে যে আমাদেরকে প্রত্যেককে মতের স্বাদ গ্রহণ করতে হবে। মহান আল্লাহ কোরআন কারিমের কয়েকটি আয়াত ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক ব্যক্তিকে মতের স্বাদ গ্রহণ করতেই হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় হিজরত করে আসলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে হিজরত করে আসলেন, আসার পরে তারা অসুস্থ হয়ে যেতেন। মদিনার আবহাওয়া তাদের শরীরের স্বাস্থ্যের অনুকূলে ছিল না। প্রথম দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়ার বরকতে মদিনার আবহাওয়া পরে ভালো হয়। খুব বেশি জ্বর হয়ে যেত, অসুস্থ হয়ে পড়তেন, তখন তারা কবিতা পাঠ করতেন, কবিতা আবৃত্তি করতেন, কুল্লুমরিন মুসাববাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকিন আলিহি। সহিহ বুখারী রিওয়ায়েত রয়েছে যে প্রত্যেক মানুষের উপর যে কোনো সকালে আক্রমণ হইতে পারে, মৌতের আক্রমণ হইতে পারে, যে কোনো দিন মানুষের উপর এই মৌতের আক্রমণ হইতে পারে, মৌত হানা দিতে পারে। ওয়াল মাউত, এবং এই মৌত আদনা মিন শিরাকিন আলিহি, এত নিকটবর্তী যে মানুষের পায়ের যে জুতো আছে, জুতোর যে ফিতা বা স্যান্ডেলের ফিতা আছে তার চাইতেও বেশি সন্নিকটে। তো মতকে দূরে ভাববেন না। এক শ্রেণীর লোকেরা মতকে অনেক দূরে ভেবে থাকে, ভাবে যে এখন তো আমার বয়স 25-30-40, আমি তো 60-70 বছর বাঁচব, সুতরাং কাজকর্ম ভালো করে নেব, নামাজ ধরে নেব, ভালো কাজ করব, এই পাপগুলি কিছুদিন করে নি, আচ্ছা তারপরে ছেড়ে দেব। এই ধরনের ধ্যান ধারণা অধিকাংশ যে সমাজে ছড়িয়ে আছে, এতে মানব জাতিকে পাপে লিপ্ত করেছে। মত অত্যন্ত নিকটে, অলমত আদনা মিন শিরাকিন আলিহি, মত একদিন আসবে, প্রত্যেকের মত এসেছে এবং আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রসুলগণকেও এই তার নীতিমালা থেকে, সুন্নাতুল্লাহ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নীতিমালা তা থেকে ব্যতিক্রম করেননি। তাদের উপর মত এসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন, নিশ্চয় তুমিও মৃত এবং তারাও মৃত। প্রত্যেককে মতের স্বাদ গ্রহণ করতে হবে, কেউ চিরকাল থাকার জন্য আসেনি। আল্লাহ পাক রব্বুলের পৃথিবীতে হায়াত এবং মত কেন সৃষ্টি করেছেন, পরীক্ষা করার জন্য, যে কে ভালো আমল করে যাচ্ছে, কার আমলের কোয়ালিটি, কার ইবাদত বন্দেগীর কোয়ালিটি সুন্দর হচ্ছে এবং সুন্দর করে পরকালের জীবনটাকে সুন্দর করার জন্য সে যাচ্ছে। মানুষের মত তাহলে আসবে, এতে কোনো সন্দেহ নেই। এবং মতের পরে একটি বিশাল জগৎ রয়েছে, সেই জগতের নাম হচ্ছে আখিরাত। মতের জন্য আল্লাহ পাক সময় নির্ধারিত করে রেখেছেন, সেই সময়ের আগে অথবা পরে হবে না। দুনিয়ার কোন শক্তি মানুষের মতকে এগিয়ে নিয়ে আসতে পারে না যে তাড়াতাড়ি একে মেরে দেব। আর সারা দুনিয়ার শক্তি যদি একত্রিত হয়ে যায় এর মতকে 5 মিনিট, 2 মিনিট, 1 মিনিট পিছিয়ে দেব, কিছুক্ষণ তাকে রাখবো, তাও রাখতে পারবে না। মহান আল্লাহ কোরআনে কারিম এই মর্মে কয়েকটি আয়াত ইরশাদ করেছেন, ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখখার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দিষ্ট সময়, নির্ধারিত সময় যখন চলে আসবে তাতে কোন রকমের বিলম্ব হবে না। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, ওয়ালা ইউআখখির আল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, কোন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেবেন না যখন মৌতের সময় চলে আসবে। আল্লাহ পাক রব্বুল তাহলে মৌতের সময় নির্ধারিত রেখেছেন, এবং এই মৌতের সময় সম্পর্কে এবং মৌতের স্থান সম্পর্কে একমাত্র আল্লাহ পাক জানেন। সূরা লোকমানের শেষ আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ ইন্দাহু ইলমুস সাআহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে কিয়ামত কখন হবে, পরকাল কখন হবে তার জ্ঞান, ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি বর্ষণের জ্ঞান রয়েছে, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আর জরায়ুতে কি রয়েছে আল্লাহ পাক রব্বুল একমাত্র জানেন। এবং অমা তাদের নাফসুন মাযা তাকসিবু গাদা, আগামী কালকে কি করবে তুমি কেউ জানে না, কারো সম্পর্কে না, নিজের সম্পর্কে না, অন্যের সম্পর্কে, একমাত্র আল্লাহ ছাড়া। অমা তাদের নাফসুন বেআই আরদিন তামুত, এবং কোন ব্যক্তি জানে না যে কোন জমিনে কোন ভূমিতে তার মৃত্যু ঘটবে। দেখা যাচ্ছে যে কোথায় সে বাল্য জীবনে ছিল, কোথায় সে সারা জীবন ছিল, কিন্তু মওতের সময় আল্লাহ পাক এমন এক স্থানে পৌঁছে দিলেন সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। আল্লাহ পাক রব্বুল মওতের সময় নির্ধারিত করেছেন, এবং এই মওতের সময় যখন চলে আসে তখন বিভিন্ন অবস্থা সৃষ্টি হয়। সৎ লোকদের এক অবস্থা, অসৎ লোকদের আর এক অবস্থা। অসৎ লোকদের সম্পর্কে, পাপিষ্টদের সম্পর্কে, বেআমলদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম ইরশাদ করেছেন যে হাত্তা ইযা জা আহাদাহুমুল মওত, যখন তাদের মৃত্যুর মুহূর্ত চলে আসে, যখন মৃত্যুর সময় যে ফেরেশতারা, আল্লাহ পাকের ফেরেশতারা এসে চারিদিক ঘিরে বসে যান আর মৃত্যুর অবস্থাকে সে অবলোকন করতে পেরেছে, সে টের পেয়ে গেছে আর আমার সময় নেই। হাত্তা ইযা জা আহাদাহুমুল কালা রব্বির জিউন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে যে আল্লাহ আমাকে ফিরিয়ে দাও, আমাকে ফিরিয়ে দাও। এর জীবন মানে বারবার করে বলতে থাকে আল্লাহ আমাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। লাআল্লি আমালু সালেহা, আল্লাহ আমি ভালো কাজ করে আসব। ফিমা তারাকতু, যা কিছু ছেড়ে এসেছি, ধন সম্পদ অনেক আছে, আমার প্রপার্টি আছে, আমার এই আছে, সে আছে, তা আমি ব্যয় করে আসব তোমার রাস্তায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে কাল্লা, খবরদার, কোশ্চিন কালেও নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কায়লুহা, এই একটি কথা যা সে বলছে তাকে বলতে দাও, এদেরকে বলতে দাও। আমিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, এবং এদের পিছনে আর রয়েছে একটি বিশাল পর্দা রয়েছে, মজবুত আর তৈরি করা রয়েছে, প্রাচীর রয়েছে, বারজাখ এই দুনিয়া এবং আখেরাতের মাঝখানে, এই যে মত হয়ে গেল, তারপরে মতের পরে যখন পরকালের দিকে পাড়ি দিয়ে চলে গেল, এল্লিনে অথবা সিজিনে যাত্রা চলে গেল, এরপরে একটি আর সৃষ্টি হয়ে গেছে, প্রাচীর রয়েছে, এলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষ পৃথিবীতে ফিরে আসবে না। সুতরাং এই ধারণা যদি কারো থাকে যে মানুষ পৃথিবীতে ফিরে আসবে না, ফিরে আসবে না, এইরকমই এই ভ্রান্ত ধারণা যে মানুষের পুনর্জন্ম হয়, মানুষ চলে যায়, চলে যাওয়ার পরে আবার পৃথিবীতে ফিরে আসে, যদি খারাপ কাজ করে যায় তাহলে ছাগল গরু হয়ে জন্ম নিয়ে আসবে, অথবা সে শ্রেষ্ঠ ছিল নিকৃষ্ট হয়ে সৃষ্টি হয়ে আসবে, সে সাদা ছিল কালো হয়ে আসবে, সুন্দর ছিল বাদর হয়ে আসবে, না এইসব ভ্রান্ত কথা। আর যদি সৎলোক হয়, সৎলোক হয়ে থাকে, ভালো মানুষ হয়, তাহলে মরে যাওয়ার পরে আবার তার পুনর্জন্ম হবে, আর তারপরে সে যদি নিকৃষ্ট মানুষ থাকে, গরিব মানুষ থাকে, দুর্গত মানুষ থাকে, তাহলে সে ভালো মানুষ হয়ে আসবে, সচ্ছল হয়ে আসবে, সম্মানিত হয়ে আসবে, নেতৃত্ব পেয়ে আসবে। এইসব কথা সব মিথ্যা কথা আর মানুষের মন গড়া কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাই হচ্ছে সত্য কথা। সাদাকাল্লাহুল আযীম, মহান আল্লাহ সত্যি কথা বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য পৃথিবী সৃষ্টি করেছেন, আর পৃথিবী থেকে যখন মওতের দরজা দিয়ে চলে যাবে, আমিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, কোনোদিন ফিরে আসতে পারবে না। লাউলা আখারতানি ইলা আজালিন করিব, ওই সময় বলবে পাপিষ্টরা যারা অস্বীকার করেছে, যারা কপট অন্তরে মুনাফিকি রেখেছে, যারা শিরক করেছে, বহুত্ববাদী ছিল, যারা পাপের কাজ করেছে, যারা নামাজ ত্যাগ করেছে, ফরজ ওয়াজিব ছেড়েছে, যারা হারাম খেয়েছে, হারাম কাজ করেছে, অন্যায় কাজ করেছে, তারা আল্লাহ পাক রব্বুল আলামের কাছে যখন দরখাস্ত করবে, আল্লাহ পাক রব্বুল আলামের জবাবে বলবেন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান, না না হবে না, তারা বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ যদি একটু ছাড় দিতে, অবসর দিতে কিছুক্ষণের জন্য, ইলা আজালিন করিব সামান্য সময়ের জন্য, ফাসাদদাকা তাহলে দান খায়রাত করতাম, ও আকুম মিনাস সালেহিন এবং আমি সৎকর্মশীল হয়ে যেতাম, আল্লাহ আমি সৎ লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আল্লাহ পাক জবাব বলবেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা আজালুহা, যখন সময় চলে আসবে সামান্যতম সময় তাদের জন্য বিলম্ব করা হবে না। আল্লাহু খাবীরুম বিমা তাআমালুন, যা কিছু তোমরা করছো করেছো আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন। সুতরাং আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহ পাক হিসাব নেবেন। এই মত সম্পর্কে বলছিলাম যে মতের পরের জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে, না হলে এই মতের সময় আল্লাহর আজাবের ফেরেশতারা এসে শাসানি দেবে। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযিনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, ইয ইয়াতাওয়াফাল্লাযিনা কাফারু, যারা অস্বীকারকারী কাফের তাদের যখন আত্মাগুলিকে গ্রহণ করবেন ফেরেশতারা, তখন আল মালায়েকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, ফেরেশতাগণ তাদেরকে পিটুনি দিবে, তাদের চেহারায় মার দেবে, তাদের পেছনে মার দেবে, তাদেরকে আঘাত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা। এই যে আজাব শাস্তি তখন থেকেই শুরু হয়ে গেল। পক্ষান্তরে নেক লোক সৎ লোকদের ক্ষেত্রে কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন, মৌতের সময় যখন চলে আসে তখন তাদেরকে সুসংবাদ দেওয়া হয়। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, নিশ্চয় যারা বলল রব্বুনা আল্লাহ, আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর শুধু মুখে বলে থাকলো না, কারণ অনেকে আজকাল মনে করে যে কলেমা মুখের মন্ত্র অথবা জন্মগত এই মন্ত্র পেয়ে গেছি সুতরাং কাজ হয়ে গেছে, না, অটল থাকলো দিনের উপর। তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফেরেশতাগণ নেমে আসে। ফেরেশতাগণ কখন নেমে আসে? তাফসীরকারগণ বলছেন ইনদাল মউত, এই মৌতের মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা নেমে আসেন আর বলেন আল্লাহ তাখাফু, ভয় করিও না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তিত হইও না, তোমরা চিন্তিত হইও না, ব্যস্ত হইও না, পরেশান হইও না, না ভয় আছে না দুশ্চিন্তা আছে, ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ নিয়ে নাও, আল্লাতী কুনতুম তুআদুন, যা তোমাদের সাথে ওয়াদা করা হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাকের ফেরেশতাগণ আরো বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তোমাদের আমরা বন্ধু ফেরেশতারা পৃথিবীতে এবং পরকালে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা তোমাদের মন চাইবে তাই দেওয়া হবে, ওয়ালাকুম ফিহা মা তাদাউন, এবং তোমাদের জন্য এই জান্নাতে যা কিছু তলব করবে, মনের কামনা বাসনা হবে, তাই তোমরা পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে তাই বলা হয়েছে, দুনিয়া থেকে যখন আখিরাতের দিকে পাড়ি দেয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলা হয়েছে যে তখন আল্লাহ পাকের আযাবের ফেরেশতারা চলে আসে অসৎ লোকদের সামনে, এবং সৎ লোকদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতারা চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মওতের পরের জগতের জন্য আমাদেরকে কর্ম করার, মেহনত করার, পরিশ্রম করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আখিরাতের জন্য আমাদেরকে দুনিয়া থেকে সম্বল গ্রহণ করার তৌফিক যেন দান করেন। আদম সন্তানের যখন ইন্তেকাল হয়ে যায়, ইনকাতা আমালহু, তার আমল বন্ধ হয়ে যায়, সহিহ মুসলিমের হাদিস। সেই জন্য আমল বন্ধ হওয়ার আগে নিজে আমল করে যেতে হবে, কি আমার জন্য করবে না করবে এর আশা করে থাকতে হবে না। তিনটি আমল ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত কাজ কর্ম নিজের বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক যেন আমাদেরকে সৎ আমলের তৌফিক দান করেন, গুনাহ খাতা পাপ থেকে তওবা করার যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।